কার একমাত্র বাইনা হোক, একমাত্র বাইনা না হোক, বাইনা কোথাও আগে গেছিনি গলা ফলকার বিহাজার বসতে তুই ফরক নেই ফসল কান্দার গঙ্গা একমাত্র বাইয়া না আর না হলে একমাত্র বাইয়া না কে হওয়ার সহি দেখলে ভাই সে কামা আত্মা কাবে কাবে বুঝি কোন বাইনা কাজ করুন না করুন কইছে মতন বাজে চলো ভাই قال وإن حضر وارث واحد لم يحسن وإن قال وإن حضر وارث واحد এক ওয়ারেস হাজিরিতে কাজিনে পাঠানি করে গা অংশীদার একজন উপস্থিত কোর্টে তার কথা অনুযায়ী কাজে কি হবে না ওই না কামাল হয়ে যাবে যদিও সে বাইরা কি করে আমরা দুজন ওয়ারেস বা আমার পিতা মারা গেছে যেভাবে বাইরা কাজ করছে আর মুকাসান তার কাছে তকসিম চাইতেছে একজন একজন মুদ্রালয় যে চাইতেছে সে কি রক মুদ্রাই রক যার কাছে যাওয়ার জন্য মুদ্রালয় না একই ব্যক্তি মুকাসিম মুকাসম হইতে পারে না একই ব্যক্তি মুকাসেম মুকাসম হইতে পারে না তাহলে এক ব্যক্তি কাকে কেউ দিতে পারল না এক ব্যক্তি বাইনা বেশ করে পাঠানোর জন্য তাহলে কাজে কি করবে না পাঠানা করবে না বুঝলেন হ্যাঁ কমছি গা অল্প জিনিসকে পাস তকসিম কো আমি তোমার কাছে তুমি কিনবা মুকাসাম আমি আছে দুইজন আগে কয়েছেন একদম মুদ্রায় একজন মুদ্রালয় মুদ্রায় মুকাশে আর তার কাছে মুদ্রালয় খেলে মুকাশাম এক ব্যক্তি মুকাশাম আর মুকাশাম হইতে বকাল মাই দেখাল না হাজির স্টাইনে আলাপ আছেন না হ্যাঁ দুই ব্যক্তি যদি হয় তাহলে একজনকে মুদ্রাই একজনের মুদ্রালয় একজনের মুখাসন একজন মুখাসম হবে একজনের মুখাসন একজন কি হবে মুখাসম হবে বুঝলাম লাউকার হাজির সবি ওয়াক কবিরা লাউকার হাজির সবি না কবির না তিনি ভাই কারণ হাতি সকিলেন ও কবিলেন সদর কাবির দুলুনে মসজিদ আছে, বা তালাবাল কিসমতা পালন করছে, সজুরে চাইছে, কবির চাইছে, পাকামল বাইনা আর কায়ুঙ্গা বাইনা মিরাজ পর ওসিয়ত পর আর ওয়ানাসাল কাজী আমি সবিরে ওসিয়ান সবির কবির একসাথে মিলিত হয়ে আছে তকসিম করব যদি বাহিনা পেশ করা হাজার কবির ও মৌসল তত কাজে তকসিম করব কিয়া দুজন খতম করার একজন মুদ্রা মুদ্রা রয়েছে, একজন কবি কার পক্ষ থেকে আর মোসাল নিজের পক্ষ থেকে দাদা মুদ্রাই মুদ্রালয় কি প্রভাব হয়েছে হাজার ওসি আমির সবি এরকম ওসি কার পক্ষ থেকে রে ভাই কারণ হাজার আমি ওসি কে হাজির হওয়া কোন সবি খুব হোক বাঘ পালে হুনে এলো যাবি মকাম হোক কার মকাম হুনে উসকা فصل فيما يقسم وما لا يقسم قال وإذا كان كل واحد من الشركاء ينتمي من نسبه قسم بطلب أحد لأنه قسمة حق لا أكتب কাজী জবান কোন জিনিসে তসলিম করতে পারবে না একটা যে বস্তুন বিমা ইচ্ছু বিমা লাগছো জানি এজা কানা কুল্লু ওয়াহিদ মিন শরাকা ইয়ান্তামি সিবি আগার হারিয়ে শরাকা বাটোয়ারা করার কে বাদ আপনি হিসাব সে ইন্তেবাহ হাসিল কর সকতে হে জানি যে বাটোয়ারা করার পরে বাড়িটা বর্ণন করার পরে প্রত্যেকে দাদা অংশ থেকে সেই গুলিতে উপকৃত হয়ে যেতে পারবে বুঝলে কাসামের তো হাজি কাজী তকসিম করে গা কিসে কি তলব করে দিয়া এদের মধ্যে যদি কাউকে তলব করে কাজী কি করবে জবরান দেনা কিসমতা হক কোন কাউকে বাটোয়ার কিসমত যে হককে রাখতে হয় কিমা ইহা করতে উচিত যে বাটোয়ার তকসিম করতে মারে ইন্দা তলবে আহাদি যেন কিছু একটি তলব সে আলা মাপাইছেন না ও বেনামল উদ্দেশ্য আমাকে পয়লি প্রয়াণ কর চুকা হয় আগে বর্ণনা করে সিদ্ধি যদি এটা কানা তিন দিন তো হয়নি বুঝি না উজ্জ্বলার কাজ একদিন তো রইলা কালে জবরদস্তি করতে পারো আর একদিন সে না হইলে কালে জবরদস্তি করতে এমন অবস্থায় সমস্ত সবাই কাজে উপস্থিত হয় তাহলে কাজে কী করতে পারে পশ্চিম করতে وإن كان لا ينتبه أحد يتضرر بالآخر বাটোয়ার একজন মুক্তি চড় একজন কে কেউ ক্ষতিগ্রস্ত হবে বাটোয়ার করার পর একজন কি হবে রে ভাই কেন দ্বিতীয় জন ক্ষতিগ্রস্ত হলে কিল্লাতে উসকে হিসা কম হয়ে পড়ে পাইন তলবার সাহেব কাসি আগার তলব করে সাহেব কাসি নে তো কাজী নে উসকো বাটোয়ার ওই তালাবাদ সাহেব করি সাহেবের কাছে বাটোয়া চলে বাটোয়া করে দিব খালি লেবার করার জন্য লেবার করা করবে না, যে কে লেবার ভাই যা জানা বলো মুতানাফিউন মুনতাফিল নো কাউকে পয়লা কাসাবের কাছে নিয়ে উস বাটোরাকে জরিয়া মাফাবক শোকা কেন সাহেবের কাছে বাটোরা করার দ্বারা কি হবে তার এই বাটোরার তরফটা কি কি হয়েছিল এতবার কে সি তরফটা শরীরে তার তরফটাকে গ্রহণ করেছে বুঝলি নেই সানি মুতাআন্নিতুর ভিতরে সানি স্যার কাছে কেন আলা সি তরফ কেন সানি ব্যক্তি হয়েছিল উপকৃত হয়ে যাবার তলব করছে এটা কি রেবে স্যার কাস না তিনি যে পদ পাইছে সানি ব্যক্তি রে ভাই সে পদ পাইছে কেন উপকৃত হয়ে যাবার তলব করতেছে ফালা নিউতবার তাহলে তার তলবের কোনো দাম নাই তার এই তলব করার কোনো দাম নাই ওয়া জাকারাল হাত সামনা কে লেখছে কাসাস কে বলতেছে কাশির কেউ বাটোয়ার করবে না কালি রে ছেলে কি কেন সাহেবের কাশির উদ্দেশ্য করে ভাই যে সাহেবের কিল্ল থেকে দল শিকার করা কাউকে সাহেবের কাছে সরকার পাঠার কত লোকের তারা পৌঁছান আপনি গাড়ি করে সাহেবের কালি তো বুঝিনি বলা কারো ইয়ার আর কালিরুল্ল সাইল কেন সে নিজের পায়ে নিজের কোলাল দিবে আমি দেখলাম তোমার পায়ে যদি তুমি কোলাল দাও তাহলে অন্য তো কিছু বলার নাই আকার এই দুজন থেকে দেখুন কাশির তলব করলে কেন তাদের কাশির তলব করলে তার যে কোন একজন তলব করবে পাঠকে কাজে কি করবা দলিলেন উচিত আপনি শিক্ষা কম হলে দলসিদা হোকা প্রত্যেকের তার অংশ কম হওয়ার কারণে প্রত্যেকের যেতে সে নিজের অংশ কম হওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে যদি এমন অবস্থায় তলব করে কাজে তো শুনি পারে কাজে ইল্লা বি তারাজ হা ওই জন্য দিলে দিয়ে ভালো জ্ঞান তোমরা কিসমত কাউকে জবরদস্তি কেন বা ঘোড়ার কেন্দ্র দিয়ে তসমিনে মন তসমিনে মন ভক্তি দিয়ে অন্তকে প্রত্যেকের দাদার হিতার জন্য উপকৃত হইতে পারে আর কেন বর্তমান করোনা প্রত্যেকের জন্য রইল তসমিনে মন ভক্ত হইতে না বলে এজালায় মন ভক্ত تکمیل منفاطر نہ بول کے بھائی منفاطر خبردار اپنی قاضی کیا اعتماد کرے گا ظاہر کا ظاہر اعتماد دے دے قاضی کی یہ بات کر رہے ہیں کہ نا تارا کے بات کر دے دے تارا او کر نہ وہ کر ہوے کہ یہ قاضی دیکھا بھی نہیں قاضی تاں ذاتی بابر تارا بھی کو کر کر دے دے جان تارا بات کر دے دے من ہو دے تارا بو کر ہوے اے جو بات کر دے دے تو تو دے کھاوا کھائی لے دے قاضی کو دے پکڑا کرے ہم مائیتے اور مائی بھی مرسن ہے تحصیل مندان ہم تھا پہلے دام دیکھے ایک دن مدعا ایک دن مدعا لگے ہی جب پرکم مستہ دیرہ کل کی شیش مستہ دے بولی جائے مدعا بائینا دیا کتا بولی جائے مدعا سے مدعا سے مدعا بولی جائے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے مدعا سے لو حدا ذات زیاد تو تن بوجو وسایا او فیا و یبدا دیون و مینا بخلا ما بعد کس لو جا کانا کزون لو می فال کر لای سب حجت نہ نہیں او او او نہیں ہے گزنی چلو ایک سم عروض ہے یار سم عروض ہے کانا فی سین مقصود ہوگا برابری بٹولا کے اندر اور تکمیل منفرد کرنا یا سلو تعدیل تکمیل گرو مہیشر بدلا ہوگا نا مہیش بکری بدلا ہوگا نا نہ بٹوں ایک جنس کو بعض جنس کے بعد میں کلا کا درمیان محمد محمد كثير أو قليل محدود متقاربا وإبر الدار والبدة إبر الحديد والنحاس والإبل بالإنفلادية والبقر والكرمة قابل تقسيم كحال موزنين ما كليه جيوسه بندن کرتے ٹکڑا دیا تقسیم کرے گا پور کو منفردان ایسے مکر کو منفردان گرم کو منفردان گر آلادہ منٹن ہوگئے بکتی آلادہ محیط آلادہ صدر پورٹ آلادہ لا یک سے مشاہتن و بھائی وحید دون ایکی دین دون نا تقسیم کرے گا شاہت و بھائی اب ہم کیا گر ہو کو تین دن سے مری یہ بھائی گورا دن بکری اور کرے بھائی گادا کے ہم تو بستا ہے ایک کرے ہم تو دیکھی کرتے بولو نا تقسیم کرتے ہمارا بھائی رکھتے کرے بھائی اور ہمارا رکھتے گادا اور بھائی رکھتے کرے اوٹ اوٹ بھائی رکھتے کرے اوٹ دور دونہ رکھتے گورا لا يقسم الأواني أنا تقسم كذلك بطنوك لأن هذه الطلاة في السنة كلك حقا من أجناس المحتلة حقا اقتلاع هنا سنة حقا كنا كمي شيء مدنيو اقتلاع أواني بطنوك بني شيء مدنيو بطنوك بطنوك كيري بي بني شيء مدنيو تاكنا تلتا سنة تكتل من تيا آكا سنة تسند ملونا لأبا جمكتل من تيا سنة تل کرنے تقسیم کرے گا سوربی کو کہنا یہ احتیاط سن بہت احتیاط سن کہنا ایک دتی کہنا بابا یار یہ پاپنے سالی ایک دن ہو جاتی لائے ایک سن سو بنا ہو جاتا رکھا کا بابا نے کہنا ایک سن سوال بابا ایک سن سال آپ سے دو بیاد کر بنا ہو جاتا ہوں کھر دی بڑھنا کہنا جو لابا بابا بیٹے بڑھنا لائے ایک سن سو بنا ہو جاتا ہے ایک سن مالی کسنا نظر ہاں فوج مستم نے بٹولا دور پر ایزیا لا تو بھاگو بل کیوں کو بٹولا ثابت نہیں ہوگا مگر پتا کر دیا بٹولا کو تیرے دی بات کرنے کو نہیں اللہ سو بنے دو قبر بٹن کو بنا اذا ایک طلا ور کی بات ما دور میں جو دیکھ کے زمان دبی اور تو دیگر بھائی کوئی دبا زمان میں لے رہا ہوں مجھے اگر ایک کی بچے رہا ہے کہ جو ہاں بکلا کر تو سوبی جالا سوبا ویلا سوبن سوبنے بلے جائے جائے تو کہ شامل نہ بھی شی

گدا گدی ہے گدا گدی জ্ঞান বুদ্ধি আকলে তোমার বহুত বেশ কম হয় তা সারা কাল জিনিসের মুক্ত লাভা অসঙ্গে জিনিসের মুক্ত লাভা কে বকলা হয় না কইছে গুরু কইছে মহিষ কইছে বেশকম কি হয় অল্প শব্দ বেশকম হয় অল্প শব্দ আল্লাহ তারা বলে এই যে মানুষের মধ্যে মানুষের মধ্যে যে বেশকম আছে আল্লাহ তালার না জাকাল ইনসান মিন বনি আদম ইনসানে এই মুসলমানের কাছে বনি আদমের মুজাক্কার মানুষ এক জিনিস না দুই জিনিস কেন বেশকম হওয়ার কারণে যাকে দুই জিনিস করার দিছে মন তিকিরা বলবে যে কি ভাই দুই জিনিস নাই গ্রহণ হবে যে এক জিনিস আমরা হায়নাতে জিনিস নয় হায়নাতে বলবে যে কি ভাই এক জিনিস বাখরা মকানে ইয়ে কোন মত কি মাল কোন কোন মতে মাল নেনার হকল গানি বিনা দিল মালিয়ার কেন হক গানি মিনে মালিয়ার তুমি আইতে শেয়ার মধ্যে রাখছো গনি মতের মধ্যে মুজাহিদের হক কি রে দেবা মালিয়ার আইনে শেয়ার মধ্যে না আর মিরাজ মধ্যে অফিস আইনে শেয়ার মধ্যে মালিয়ার তুমি দে না তোর তোমরা এক মিলো না তারপর তুমি কি আসছো তো কি আসছো কি হয় নাই যে বিক্রয় করিয়া তার মূল্য ভাগ করে দিবে তাহলে বলছে কি তাদের হক কিনবে গাড়ি মিনের হক কে মারি আপনি তাহলে এই আওয়াল ইসমির আজকে আমরা তাহলে আইন কে সাথে আইন এবং মারি হতে যাবে আইন এবং মারি হতে উভয়ের সাথে যে সম্পর্ক হয়েছে কি মিলতে বা চলবে হাত তারা কা তাহলে তোমরা এক ফেরো না বা আমার দেওয়ায় ওই ক্ষীরামণি মুক্তা আর ক্ষীরা কিতাব جہالت جواہر کا جہالت کی جہالت کیا اللہ تعالیٰ افاق ادیک تر جہالت ادیک اللہ تعالیٰ تم دیکھو نا آگامی شنیبار ہوئی کتاب سبھا آرمبھ ہو আলাইহি ওয়া সাল্লাম।